ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد امام জাহাবি রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত আল কাবাইর সুবিখ্যাত শামসুদ্দিন আজ-জাহাবির আল কাবাইর এই কিতাবটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। বিশেষভাবে বর্তমান সময়ে প্রচলিত যে কবিরা গুনাহসমূহ রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইংতাজতানিবু কাবায়রা মা তুনহাওনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যে কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা এসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তাদেরকে দয়া এবং অনুগ্রহে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন। কারণ সগিরা যে গুনাহসমূহ রয়েছে, ছোট ছোট গুনাহ, এগুলা নামাজ, রোজা, জুমার নামাজ, রমজান বা রোজা রাখা এইসবের মাধ্যমে মিটে যায়, এগুলা মিটিয়ে দেওয়া হয়। কিন্তু কবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান, মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দেয় যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়। ইজাজতানু বাতিল কাবায়ের, যখন তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে কাবায়ের থেকে বেঁচে থাকলে, বড় গুনাহ থেকে বেঁচে থাকলে সগিরা গুনাহগুলা ক্ষমা হয়ে যায়। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কবিরা গুনাহ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি খারাপ বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম এজন্য যে যাতে আমাকে খারাপ বিষয়গুলো স্পর্শ করতে না পারে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কবিরা গুনাহ 7 থেকে 70 পর্যন্ত তাবারী বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কবিরা গুনাহ হল যেসব গুনার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা কর্তৃক শাস্তির বিধান আছে এবং আখেরাতে শাস্তির ধমক দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে যেসব গুনার কারণে হাদিস এবং কোরআনে ইমান চলে যাওয়ার হুমকি বা অভিশাপ ইত্যাদি এসেছে তাকেও কবিরা গুনাহ বলে। উলামায়ে কেরাম বলেন, তওবা এবং ক্ষমা প্রার্থনার ফলে কোনো কবিরা গুনাহ আর অবশিষ্ট থাকে না, আবার একই সগিরা গুনাহ বারবার করার কারণে তা আর ছোট গুনায় থাকে না। আলেমগণ কবিরা গুনার সংখ্যা 70টি বলে উল্লেখ করেছেন। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশী করা। শিরক দুই প্রকার রয়েছে, শিরকে আকবর এবং শিরকে আজগার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক এমন শিরক যেটা ইসলাম থেকে বের করে দেয়, যেমন জেনে শুনে কেউ যদি কাউকে বিধানদাতা নির্বাচন করার জন্য ভোটে ভোট দেয়, জেনে শুনে কাউকে আইন বিধানদাতা বানানোর জন্য, যেমন কেউ যদি আল্লাহ সারা অন্যের নামে জবাই করে, আল্লাহ সারা অন্যের কাছে দোয়া করে, আল্লাহ সারা অন্যকে সিজদা করে, এরকম কিছু বিষয় রয়েছে যেগুলা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তবে শিরক সারা অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে শিরকে আজগার বা ছোট শিরক, যেটা ইসলাম থেকে বের করে দেয় না। ছোট শিরকের মধ্যে উদাহরণস্বরূপ যেমন রিয়া, লোক দেখানোর জন্য আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আনা গুনাশ শুরাকা ই আনি শিরক, আমি অংশীদারের অংশীদারত্বের থেকে সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি ওয়াইরি তারাক্তহু অশিরকাহু। আমি অংশীদারের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত, যে ব্যক্তি কোনো কাজ করে আর ওই কাজে আমার সাথে অন্য কাউকে শরিক করে আমি ওই ব্যক্তিকে তার শিরকের দিকে ছেড়ে দেই। আল্লাহ সারা অন্যের নামে কসম করা ছোট শিরকের অন্তর্ভুক্ত, বা এমন কথা কেউ বলা যে যদি আপনি চান এবং আল্লাহ চান আমি আপনার এবং আল্লাহর উপর ভরসা করছি, এই খেতটা না থাকলে এবার আমি মারা যেতাম, গাভিটা না থাকলে এবার রিজিক পেতাম না, এরকম যেমন সার দিয়েছি তেমন ফসল হয়েছে, ড্রাইভার ভালো ছিল আজকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছি, এই ধরনের কথা বললে এগুলা ছোট শিরকের দিকে যাবে। কেউ যদি নামাজ পড়ে সুন্দরভাবে অন্যকে দেখানোর জন্য, তাহলে এটা শিরকে, ছোট শিরকে পরিণত হবে। তো এরকম আরো অনেক ছোট শিরক রয়েছে। এই হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে বড় গুণা শিরকের উদাহরণ, শিরকাল আকবর, শিরকাল আজগার, বড় শিরক এবং ছোট শিরকের ব্যাপারে। অতঃপর হচ্ছে কবিরা গুণার মধ্যে রয়েছে মানুষ হত্যা করা, কোনো মুসলমানকে হত্যা করা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এসব কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। তাহলে যাদেরকে হত্যা করা ইসলাম বৈধ করে নেয় তাদেরকে হত্যা করা, এটা বড় কবিরা গুনার মধ্যে একটি। তারপরে কবিরা গুনার মধ্যে রয়েছে জাদু করা, সিহর। আল্লাহ বলেছেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, কিন্তু শয়তানেরা কুফরি করে মানুষকে জাদু শিক্ষা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। এর মধ্যে প্রথম বললেন যে সেটা হচ্ছে যে আশিরকু বিল্লাহি, শিরক আল্লাহর সাথে, অসিহর এবং হচ্ছে জাদু। এভাবে করে তিনি সাতটি গুনার কথা বললেন। তাহলে জাদু করা এটা হচ্ছে অনেক বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জাদুকর তাকে হত্যা করা হবে। তারকুসলা, নামাজ ত্যাগ করা, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস-সালাতা ওয়াত্তাবাউশ-শাহাওয়াতি ফাসাফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। তাদের পর আসলো অপদার্থ বংশধরেরা, তারা নামাজ নষ্ট করলো এবং লালসার বশবর্তী হলো, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে, কিন্তু তারা নয় যারা তওবা করে, ঈমান এনেছে এবং ন্যায় কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনার রজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুসসালা, কোনো মুমিন ব্যক্তি এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। তিনি আরো বলেছেন যে আল আহদুল্লাজি বাইনানা ও বাইনাহুমুসসালা ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, যে তা পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এ ব্যাপারে ইমামগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ এমনকি মনে করেছেন যে, এমনকি সাহাবায়গণের ইজমা রয়েছে যে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, আর যে অলসতাবশত পরিত্যাগ করে সে অবশ্যই বড় গুণার মধ্যে পতিত হয়। এমনকি এই কথাও বলা হয়েছে যে এক ওয়াক্তে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে কুফরি করে। তো এ ব্যাপারে মত পার্থক্য থাকা সত্ত্বেও সবচেয়ে কম যেটা বলা যায় সেটা হচ্ছে যে অবশ্যই এটা অনেক বড় কবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার ভীতি, সুতরাং নামাজ পরিত্যাগ করা এটা অনেক বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত, এমন আশঙ্কা আছে যে কুফরির দিকে চলে যাওয়ার। তারপরে কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যাকাত আদায় না করা। জাকাত দানের অধিকারী হয়েও জাকাত আদায় না করা, এটা হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আর নিজ অনুগ্রহে তাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলজনক হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর হবে। যাতে তারা কার্পণ্য করবে সে সকল ধন সম্পদ কিয়ামতের দিনে তাদের গলায় বেরি বানিয়ে পরানো হবে, সঙ্গত উজর বা কারণ ছাড়া। রমজান মাসের রোজা ভঙ্গ করা অথবা রোজা ছেড়ে দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আর এই ঘরের হজ করার যে সকল মানুষের জন্য, সে সকল মানুষের জন্য অবশ্য কর্তব্য যারা এখানে যাওয়ার সামর্থ্য রাখে, আর যে প্রত্যাখ্যান করবে সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই মুখাপেক্ষী নন। কবিরা গুনার মধ্যে রয়েছে ওকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া বড় কবিরা গুনার মধ্যে, বড় গুণাসমূহের মধ্যে একটি, একটি মারাত্মক ধ্বংসাত্মক কবিরা গুণা, জাহান্নামে যাওয়ার মারাত্মক ভীতি রয়েছে কবিরা। সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া কিছুতেই উচিত নয়। আলা উনাব্বি উকুম বি আকবারিল কাবাইল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কওলুজ জোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি তা বলে দেব না, আর তা হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে শরীক করার সাথে সাথে পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা বড় কবিরা গুনার সাথে নিয়ে এসেছেন। সুতরাং এটা মারাত্মক ধরনের কবিরা গুনা, যেগুলো সবচেয়ে বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং নিকট আত্মীয়দেরকে পরিত্যাগ করা, এটা হচ্ছে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিউর রাহম, আত্মীয়তার ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক অবশ্যই রক্ষা করা উচিত, আত্মীয়দের সাথে সম্পর্ক কেটে দেওয়া উচিত না। এমনকি যদি আত্মীয়রা খারাপ ব্যবহার করেও নিজের উচিত ভালো ব্যবহার করা, তার সাথে সম্পর্ক রক্ষা করা। কবিরা গুনার মধ্যে রয়েছে জিনা, ব্যভিচার করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অতি মন্দ পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইজা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান ফাকানা আলা রাসিহি কাযিল্লাতি ফাইযা আকলা রাজা ইলাইহি, যখন কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয় তখন তার থেকে ঈমান বের হয়ে যায়, ঈমান তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করে, যখন সে বিরত থাকে ঈমান আবার ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। তার দুই চক্ষুর ব্যভিচার হলো দৃষ্টি দেওয়া, তার দুই কানের ব্যভিচার হলো তা এই জাতীয় কথা কি করা, শ্রবণ করা, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ এবং পায়ের ব্যভিচার হলো পা বাড়ানো, আর অন্তরের ব্যভিচার হলো আশা এবং ইচ্ছার সঞ্চার হয়, অবশেষে লজ্জাস্থানকে সত্য অথবা মিথ্যা পরিণত করে। আমাদের মারাত্মক সাবধান থাকা উচিত এইসব জেনা ব্যভিচার, খারাপ দিকে দৃষ্টি দেওয়া, খারাপ কথা শোনা, খারাপ কিছু স্পর্শ করা, খারাপ দিকে পা বাড়ানো, খারাপ ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অন্তরে সঞ্চার হওয়া, এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করা। কবিরা গুনার মধ্যে রয়েছে পুরুষে পুরুষে লেওয়াতাত, আর এবং স্ত্রীর পিছনদারে সঙ্গম করা, কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে ওয়ালুতান ইজ ক্বালা লিক্বমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত যখন তার সম্প্রদায়কে বলেছিল তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে কেউ বিশ্বাস করেনি, তোমরা তো কাম তৃপ্তির জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের নিকট ভ্রমণ করো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুহুল ফাইলা ওয়াল মাফউল, তোমরা কাউকে লূতের সম্প্রদায়ের কাজ বা সমকাম করতে দেখলে, পুরুষে পুরুষে সমকাম করতে দেখলে যে করে এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা করো, উভয়কে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতিন ফিদ দুবুর, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না যে কোনো পুরুষের সাথে সমকামিতা লিপ্ত হয় অথবা কোনো মহিলার পিছনের রাস্তা দিয়ে সহবাস করে। তারপর কবিরা গুনার মধ্যে রয়েছে যে আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা দাঁড়াবে ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের গুনার 73টি স্তর রয়েছে, তার সর্বনিম্ন স্তরের উদাহরণ হল আপন মায়ের সাথে অপকর্ম করা, আর সর্বোচ্চ স্তর হল কোনো মুসলমানের ইজ্জত সম্ভ্রম হরণ করা, মারাত্মক ধরনের গুনায়ের অন্তর্ভুক্ত। সুতরাং সুদের ধারে কাছেও যাওয়া উচিত না, এমনকি নিজের নিজের টাকা পয়সা এগুলা ব্যাংকে রাখা উচিত না, কারণ তারা এগুলা সুদে খাটায়। সুদের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা যাওয়া উচিত না। সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে অপকর্ম করার মতো। আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই। অতপর কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে যে ইয়াতিমের মাল ভক্ষণ করা, ইয়াতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলা, আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যা আরোপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন তার অবস্থান জাহান্নামে করে নেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্মরণ রাখতে হবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেননি তা হারাম করল, আর যা আল্লাহ হালাল বলেননি তা হালাল বলল, সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করল এবং কুফরি করল। কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। বর্তমান যুগে তো অত্যন্ত পরিতাপের বিষয়, মুসলমানরা তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে কি, যুদ্ধের ময়দানেই অংশ নিতে চায় না, এটা তো আরও বড় গুনার অন্তর্ভুক্ত। যুদ্ধের ময়দানেই যায় না, জিহাদের ফরজিয়াতে আদায় করে না। সুতরাং যে ফরজিয়াত আদায় করবে তার উচিত নয় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আর যারা যুদ্ধের ফরজিয়াত থেকে দূরে আছে তাদের উচিত এই ফরজিয়াতকে পালন করা। অতপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে গর্ব, অহংকার, আত্মম্বরিতা, হঠধর্মিতা। মহান আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। যে ব্যক্তি সত্যের বিরুদ্ধে অহংকার করে তার ঈমান তার কোনো উপকার করতে পারে না। ইবলিস নিজে আর জ্বলন্ত প্রমাণ যে সত্যের বিরুদ্ধে অহংকার করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক ব্যক্তি বলল, কোন ব্যক্তি চায় তার জামা কাপড় জুতা স্যান্ডেল সুন্দর হোক তাহলে কি এটা অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো সত্যকে গোপন করা আর মানুষকে অবজ্ঞা করা, সত্যকে গোপন করা আর মানুষকে অবজ্ঞা করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকারের সাথে পদচারণা করো না, কখনো আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকে পছন্দ করেন না। মহান আল্লাহ তাআলা বলেছেন যে আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়া ও রিদাই ফামান নাযাআনি ফীহিমা আলকাইতুহু ফিন্নার। মহত্ব আমার পরিচয় আর অহংকার আমার চাদর, যে ব্যক্তি এই দুটো নিয়ে টানাহেঁচড়া করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অতপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ তাআলা বলছেন তারা, অর্থাৎ যারা মিথ্যা এবং বাতিল কাজে যোগদান করে না বা মিথ্যা সাক্ষ্য দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? তা হলো আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়াকে অন্তর্ভুক্ত করেছেন। অতঃপর বড় গুনার মধ্যে রয়েছে মাদকদ্রব্য সেবন করা, মদ পান করা। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হলো মদ, আর সকল প্রকার মদ হারাম। অন্য হাদিসে রয়েছে আল্লাহ তাআলা মদ পানকারী, বিক্রেতা, ক্রেতা, প্রস্তুতকারী, বহনকারী এবং টাকা গ্রহণকারী সবাইকে অভিশাপ করেছেন। তারপরে কবিরা গুনার মধ্যে রয়েছে জুয়া খেলা, সতীসাধ্বী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া, গনিমতের মাল খেয়ানত করা, শাসক কর্তৃক প্রজাদেরকে ধোকা দেওয়া, আমির কর্তৃক মামুরদেরকে ধোকা দেওয়া, তাদের উপর জুলুম করা। তারপরে কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে চুরি করা, আল্লাহ তাআলা বলেছেন যে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আযীযুন হাকীম। যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহ নির্ধারিত আদর্শ দণ্ড। আল্লাহ পরাক্রান্ত এবং জ্ঞানময়। তারপরে কবিরা গুনার মধ্যে রয়েছে ডাকাতি করা, মিথ্যা শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে এবং তা দ্বারা কোনো মুসলমানের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে জুলুম, জুলুম অত্যাচার করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। বিভিন্নভাবে জুলুম হতে পারে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, অন্যায়ভাবে কাউকে প্রহার করা, গালি দেওয়া, তাদের উপর বাড়াবাড়ি করা, দুর্বলদের উপর চড়াও হওয়া, অন্যান্য যে সকল কাজে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা সবই জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন যে ওসায়া আলামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, অত্যাচারীরা শীঘ্রই জানবে তাদের গন্তব্যস্থল কোথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুজ জুলম ফা ইন্নাহু জুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কিয়ামতের দিনে গভীর অন্ধকারে পরিণত হবে। সুতরাং কোনোভাবেই আল্লাহর বান্দাদের প্রতি, কোনো সৃষ্টির প্রতি যাতে জুলুম না হয়, অন্যায় অবিচার না হয়, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। চাঁদাবাজি বা অন্যায়ভাবে টোল বা যে কর আদায় করা হয়, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই যে শাসক কর্তৃক মুসলমানদের প্রতি, এই মুরতাদ শাসকদের কর্তৃক কর আরোপ করে রাখে, ট্যাক্স আদায় করে, এটা অবশ্যই গুনার অন্তর্ভুক্ত। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে হারাম খাওয়া, তা যে কোনো উপায় হোক না কেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দীর্ঘপথ অতিক্রম করল, বিক্ষিপ্ত চুল, ধুলাবালিযুক্ত শরীর, দুই হাত আসমানের দিকে উঠিয়ে দোয়া করতে থাকে আর বলতে থাকে হে রব হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা শক্তি সঞ্চার করা হয়েছে, তাহলে কিভাবে তার দোয়া কবুল করা হবে? তাহলে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না, দোয়া করলে দোয়া সাড়া দেওয়া হয় না। সুতরাং কোনোভাবেই হারাম যাতে না খাওয়া হয়, হারাম যাতে স্পর্শ না করা হয়, এ ব্যাপারে সাবধান থাকতে হবে। আল ইনতিহার আত্মহত্যা করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। অধিকাংশ সময় মিথ্যা বলা, এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা পাপাচারের দিকে পথ দেখার, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে থাকলে আল্লাহর নিকট মৃত্যুক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। মিথ্যা বলতে বলতে মৃত্যুক হিসেবে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়, নাম লেখা হয়ে যায়। মানবদ্রষ্ট বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে এবং বিচার করে, এটা কবিরা গুনাহ এবং এমন কবিরা গুনাহ যেটা কুফরি পর্যায়ের কবিরা গুনাহ। বিচার ফয়সালার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করে, পরে তার জন্য হাদিয়া বা উপঢৌকন প্রেরণ করা হলো, সে তা গ্রহণ করলে তাহলে উক্ত ব্যক্তি এক মারাত্মক ধরনের সুদের ধারে প্রবেশ করল। এবারে মারাত্মক সাবধান থাকা দরকার, কোনো ভাইয়ের কোনো বিষয়ে সুপারিশ করে এটা তার থেকে কোনো হাদিয়া গ্রহণ করলে এটা যেন সুদের দ্বারে প্রবেশ করা হলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ের উপর অভিশাপ করেছেন। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে মহিলা পুরুষের বেশ ধারণ করা এবং পুরুষ মহিলার বেশ ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল মুতাশাবিহাতি মিনান নিসাই বিররিজালি ওয়া মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন্নিসাই। আল্লাহ তাআলা পুরুষের বেশ ধারণকারী মহিলাদের অভিশাপ করেছেন এবং মহিলাদের বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন। নিজ পরিবারের মধ্যে অশ্লীলতার প্রশ্রয় দেওয়া এবং দুই ব্যক্তির মধ্যে বিবাদ করতে, ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন, যে মদ তৈরি করে, যে পিতামাতার নাফরমানি করে এবং ওই চরিত্রহীন ব্যক্তি যে নিজ স্ত্রীকে অশ্লীলতা এবং ব্যভিচার করতে সুযোগ দেয়। দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যা যে তার স্ত্রীর অশ্লীল কাজ বা ব্যভিচার করলে সে ভালো মনে করে গ্রহণ করে বা প্রতিবাদ না করে চুপ করে থাকে। হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়ই কবিরা গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা, হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়ের প্রতি আল্লাহর অভিশাপ। অর্থাৎ কেউ তার স্ত্রীকে তিন তালাক দিল এবং কেউ এই শর্তে বিবাহ করলো যে সে সহবাস করে আবার তালাক দিয়ে দিবে, যাতে প্রথম স্ত্রী প্রথম স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারে। এই ব্যক্তিকে মহাল্লিল বা হালালকারী বলা হয়। কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে পেশাবের সিটা থেকে বেঁচে না থাকা। এটা খ্রিস্টানদের একটি অভ্যাস। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন এবং বলেন যে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বড় ধরনের কাজের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজনের অভ্যাস ছিল যে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর অন্যজন মানুষের একজনের দোষ অন্যের কাছে বলে বেড়াত। বুখারি মুসলিমের হাদিস। এই কারণে এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওসিয়া বা কাফাতহে, তোমার কাপড়কে তোমার পোশাককে তুমি পবিত্র করো। অর্থাৎ কাপড়ে যেন পেশাব না জড়ায়, পেশাবের ছিটা না লাগে, এ ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে। কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে চতুষ্পদ জন্তুর চেহারা বিকৃত করা, যেমন কান কেটে দেওয়া, কান ফোরানো বা এরকম আরও অনেক ধরনের কাজ করা হয়ে থাকে। কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে দুনিয়াবি স্বার্থ অর্জনের জন্য ইলমে দিন শিক্ষা করা এবং সত্যকে গোপন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল্লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত-তাওয়াবুর রহিম। আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যদি তা গোপন রাখে, আল্লাহ তাদের অভিসম্পাদ দেন এবং অভিশাপকারীরাও তাদের অভিশাপ দেয়। কিন্তু যারা তবা করে এবং নিজেদের সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, তাদের প্রতি আমি ক্ষমাশীল এবং পরম দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞানীদের উপর প্রাধান্য বিস্তার করার লক্ষ্যে অথবা মূর্খের সাথে বিতর্কের জন্য অথবা মানুষের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ইলমে দিন শিক্ষা করলো ধন সম্পদ লাভের উদ্দেশ্যে, সে কিয়ামতের দিন জান্নাতের গ্রাণও পাবে না। আমানতের খেয়ানত করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। ইমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না এবং জেনে শুনে নিজেদের পারস্পরিক আমানতের খেয়ানত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার আমানত দেনি নাই তার ইমান নাই, আর যার প্রতিজ্ঞা পূরণ নাই তার দিন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে যার মধ্যে চারটি দোষ পাওয়া যাবে সে হবে প্রকৃত মুনাফিক। চারটি দোষ যার মধ্যে পাওয়া যাবে সে হবে প্রকৃত মুনাফিক, আর যার মধ্যে আর একটি গুণ পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকির নিফাকের একটি শাখা পাওয়া গেল বলো যতক্ষণ না সে ওই দোষ বর্জন করবে। এর মধ্যে একটি হচ্ছে যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে দান করে খোটা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরিধেয় কাপড় টাকনুর গিরার নিচে ঝুলিয়ে পড়ে। দুই হচ্ছে খোটা দানকারী, যে কোনো কিছু দান করে খোটা দেয়। এবং তৃতীয় হচ্ছে যে মিথ্যা শপথ করে দ্রব্য সামগ্রী বিক্রি করে। মুসলিমের হাদিস। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। তাকদীরকে অস্বীকার করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এরপর কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে মানুষের নিকট অন্যের গোপন তথ্য ফাঁস করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাজাসসু, মানুষের ত্রুটি বিচ্যুতি খুঁজে বেড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের লোকের কথা শ্রবণ করার চেষ্টা করে তাদের অনিচ্ছা অপছন্দ সত্ত্বেও, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে। আর যে ব্যক্তি কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি এই ছবিতে প্রাণ সঞ্চার করো, কিন্তু সে পারবে না। আর যে ব্যক্তি এমন স্বপ্ন বর্ণনা করলো যা সে দেখেনি, তাকে শাস্তি হিসেবে দুটি জবের দানাকে একত্রে জোড়া লাগাতে বলা হবে, কিন্তু সে তা মোটেই পারবে না। আর নামিমা, কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে নামিমা, পরনিন্দা করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম। যে ব্যক্তি শপথ করে এবং যে পশ্চাতে নিন্দা করে একে অপর একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে, আপনি তার আনুগত্য করবেন না। নামিমা বলা হয় যে ব্যক্তি একের কথা অপরের নিকট বলে বেড়ায় পারস্পরিক জগরাফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন, এ কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো বিরাট ব্যাপার নয়, বরং তাদের একজন এমন যে একে অন্যের কথা অন্যের নিকট লাগিয়ে বেড়াত। অতপর কবিরাগুনার অন্তর্ভুক্ত হচ্ছে অভিশাপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানদেরকে অভিশাপ করা অন্যায় এবং তাকে হত্যা করা হচ্ছে কুফর। কোনো মুসলমান ভাইয়ের উপর অভিশাপ করা হারাম। খারাপ দোষে দুষ্ট ব্যক্তিদের উপরে, অত্যাচারীদের উপরে, কাফেরদের উপরে, প্রাণীর ছবি অঙ্কনকারীদের উপর যাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল অভিশাপ করেছেন তাদেরকে অভিশাপ করা যায়, কিন্তু কোনো মুসলমানকে অভিশাপ করা এটা কবিরা গুনাহ। তারপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে গাদার, গাদ্দারি করা, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা করে তা পালন না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চারটি দোষ যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে একটি পাওয়া যাবে মুনাফিকের একটি চরিত্র পাওয়া গেল, যখন তখন পর্যন্ত না উক্ত অভ্যাস সে পরিত্যাগ না করে। এর মধ্যে হচ্ছে যখন আমানত রাখা হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিজ্ঞা করে তখন গাদ্দারি করে, এটাকে ভঙ্গ করে, যখন ঝগড়া করে তখন গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য কিয়ামতের দিন একটি নিদর্শন থাকবে, তার গাদ্দারির পরিমাণ অনুযায়ী তাকে তা উঁচু করা হবে, তবে জনগণের সাথে প্রতারণাকারী শাসকের চেয়ে বড় গাদ্দার আর কেউ হবে না। তাহলে ওয়াদা করে এটা ভঙ্গ করা, আহাদ বা চুক্তি ভঙ্গ করা, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কোনো বিষয়ে কথা দেয়া হলো, কোনো বিষয়ে ওয়াদা দেয়া হলো, এটা পূরণ করা উচিত। গণকের কথা বিশ্বাস করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি শুধুমাত্র যায় গণকের কাছে জিজ্ঞেস করার জন্য কিছু, তাহলে তার 40 দিনের আমল কবুল হবে না, আর যদি বিশ্বাস করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা কিছু নাজিল হয়েছে এটাকে সে অস্বীকার করল। মহিলাদের তার স্বামীর অবাধ্য হওয়া, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। মহিলারা যদি তার স্বামীদের অবাধ্যতা করে তাহলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে আর স্ত্রী অস্বীকার করার ফলে স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তখন ওই স্ত্রীর উপর ফেরেশতারা সারা রাত্র অভিশাপ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে যদি তাদেরকে, অর্থাৎ মহিলাদেরকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে নারীদের প্রতি আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, মহিলারা ওই পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে স্বামীর হক আদায় না করে। এমনকি স্বামী যদি যাত্রাপথে ঘোড়ার পিঠেও তাকে আহ্বান করে তখনও তাকে যেন বাধা না দেওয়া হয়। সুতরাং মহিলাদের কর্তব্য তারা সর্ব অবস্থায় স্বামীর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট হবে এবং তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে, কখনো স্বামীকে জৈবিক চাহিদা পূরণে বাধা দেবে না। তবে যদি শারীরিক কোনো আপত্তি উজর থাকে, যেমন হায়েজ, নিফাস, ফরজ, রোজা, এসব অবস্থায় অবশ্যই নিষেধ করতে পারে। মহিলাদের জন্য কর্তব্য হলো সর্বদা স্বামীর জন্য লজ্জাবতী হওয়া, তার আদেশের আনুগত্য করা, তার সকল প্রকার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জান্নাতে উঁকি মেরে দেখি জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, আর জাহান্নামে উঁকি মেরে দেখি তার অধিকাংশ হচ্ছে মহিলা। তো হাদিসের ব্যাখ্যায় যে মহিলারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্যের অভাব, স্বামীর অবাধ্যতা এবং পর্দাহীনতাই এর মূল কারণ বলে আলেমগণ বর্ণনা করেছেন। মহিলারা যখন ঘর থেকে বের হয় তখন যদি সে বেপর্দায় বের হয় তাহলে অন্য মানুষরা ফিতনায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা হচ্ছে আবরণীয় বা ঢেকে রাখার মতো বিষয়, কিন্তু যখন তারা রাস্তা বের হয় তখন শয়তান তাদের থেকে মাথা উঁচু করে দেখে। মহিলাদের তাদের স্বামীদের অবাধ্যতা করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মহিলা দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় তখন বেহেস্তে তার জন্য নির্ধারিত হুরগণ বলে, ওই স্বামীর জন্য নির্ধারিত হুরগণ বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তুমি তাকে কষ্ট দিও না, কারণ সে তোমার সাময়িক স্বামী, অচিরেই তোমাকে ছেড়ে আমাদের নিকটে এসে যাবে। মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ তার ঘরে অবস্থান করা, আল্লাহর ইবাদত করা, স্বামীর আনুগত্য করা, তার অধিকার সম্পর্কে সচেতন থাকা, স্বামীর উপর কোনো প্রকার বাড়াবাড়ি না করা, আপন চরিত্রে কোনো প্রকার কলঙ্ক না জড়ানো। আমরা যে হাদিসটি বর্ণনা করলাম এটাতে স্বামীর কত বড় অধিকার রয়েছে স্ত্রীর উপর এটা সুস্পষ্ট। আজকাল মহিলারা স্বামীর আনুগত্যের ব্যাপারে কোনো প্রকার ভ্রূক্ষেপ করে না। মুসলমানদের উচিত এমন মহিলাদেরকে বিয়ে করা যারা মুমিনা, পর্দানশীল, অনুগত, ধন সম্পদের রক্ষাকারিণী, পর্দাহীনভাবে সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় বের হয় না, এমন মহিলাদেরকে বিয়ে করা। সাথে সাথে এটাও কর্তব্য যে তাদের সাথে মহিলাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়ে লোকদের সাথে ভালো ব্যবহার করবে। তাদেরকে বাম পাজরের হার হতে সৃষ্টি করা হয়েছে, আর পাজরের হার সবচেয়ে বাঁকা হয়। যদি তুমি সোজা করতে চেষ্টা করো ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকাই থাকবে। সুতরাং তাদের সাথে সৎ ব্যবহার করতে থাকো। সৎ ব্যবহার হলো আল্লাহর আদেশের তাদেরকে আল্লাহর আনুগত্যের নির্দেশ দেয়া, নিষেধ কাজগুলো থেকে বিরত থাকতে আদেশ করা, যেগুলো তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে কাপড়, দেয়াল অথবা পাথর ইত্যাদিতে প্রাণীর ছবি অঙ্কন করা। প্রাণীর ছবি অঙ্কন করা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আজকাল বাচ্চাদেরকে স্কুলে পাঠালে বিভিন্ন প্রাণীর ছবি আঁকতে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। তখন ঘরের দরজায় একটি পর্দা টানানো ছিল যার মধ্যে প্রাণীর ছবি আঁকা ছিল। তিনি দেখামাত্র পর্দাটি ছিঁড়ে ফেললেন এবং তার চেহারা বর্ণ লাল হয়ে গেল এবং বললেন, হে আয়েশা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে ওই সব লোকদেরকে যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য অবলম্বন করে কিছু তৈরি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উক্ত পর্দা কেটে একটি বা দুটি বালিশ তৈরি করি। তাহলে প্রাণীর ছবি অঙ্কন করে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। শোক প্রকাশার্থে শোকে চেহারায় আঘাত করা, মাতম করা, কাপড় ছেঁড়া, মাথা মুন্ডানো, চুল উঠানো, বিপদের সময় ধ্বংসের জন্য দোয়া করা, এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। বাগি বা অন্যায়ভাবে বিদ্রোহ করা, অহংকার করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে দুর্বল চাকর চাকরানী, স্ত্রী এবং চতুষ্পদ জন্তুর উপর অত্যাচার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গোলামকে শাস্তি দিল এমন কোন অন্যায়ের জন্য যা সে করে নাই, তার প্রতিকার হলো তাকে মুক্ত করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা ওইসব লোকদের শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষদের কষ্ট দিত। সুতরাং অধীনস্থ চাকর, দাস দাসী অথবা স্ত্রী অথবা ছোট বাচ্চারা, তাদের প্রতি জুলুম করা উচিত না, এ ব্যাপারে সাবধান থাকা উচিত। প্রতিবেশীদেরকে কষ্ট দেয় এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ থাকে না। ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেয়া এবং তাদেরকে গালি দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিওয়াইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য বাঁচার লক্ষ্যে এড়িয়ে চলত। তাহলে মুমিনদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদেরকে কষ্ট দেওয়া অবশ্যই থেকে বেঁচে থাকা উচিত। অহংকার করে লুঙ্গি কাপড় ইত্যাদি টাকনোর নিচে ঝুলিয়ে পড়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। গোড়ালির নিচে যে কাপড় পরা হবে তা জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না যে অহংকার করে কাপড় ঝুলিয়ে পরিধান করে। বর্তমানে এই বেদী একেবারে সাধারণ বেদীতে পরিণত হয়েছে, প্রায় সবার মাঝে এই সমস্যা পরিলক্ষিত হচ্ছে। অনেকেই দেখা যায় গোড়ালির নিচে কাপড় পরিধান করে, অনেক সময় মাটি পর্যন্ত ঝুলিয়ে দেয়। পুরুষদের জন্য এটা কবিরা গুনাহ যে তার টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। স্বর্ণরূপের পাত্রে পানাহার করে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। পুরুষের স্বর্ণ এবং রেশমি কাপড় পরিধান করা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবং কবিরা গুনার অন্তর্ভুক্ত রয়েছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করা, জেনে শুনে অন্যের পিতাকে পিতা বলে স্বীকৃতি দেওয়া। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে তর্ক বিতর্ক, ঝগড়া এবং শত্রুতা পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অনর্থক কোনো বিষয়ে জেনে শুনে বিতর্ক করে, সে ওই পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে জীবনযাপন করে যতক্ষণ না সে বিতর্ক থেকে ফিরে আসে। তিনি আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জাতি তখনই পথভ্রষ্ট হয় যখন সঠিক পথ থাকা সত্ত্বেও তারা বিতর্কে লিপ্ত হয়। অর্থাৎ সত্য অন্বেষণ বা উদ্ঘাটনের জন্য না, বিতর্ক করার জন্য বিতর্কে লিপ্ত হয়। প্রয়োজনের অতিরিক্ত পানি দান করতে কাউকে অস্বীকার করা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত পানি এবং অতিরিক্ত ঘাস দান করা থেকে বিরত থাকে, আল্লাহ তাকে কিয়ামতের দিন দয়া এবং সওয়াব দিতে অস্বীকার করবেন। কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে ওজনে এবং কাপ মাপে কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন যে যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। সুতরাং মাপে পরিমাণে কম দেওয়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ তাআলার পাকড়াও বা আযাব থেকে নিশ্চিন্ত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বেশি বলতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত সাব্বিত কুলুবানা আলা দিনিক, হে অন্তর পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন। অতঃপর তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদেরকে ইমানের ব্যাপারে আশঙ্কা করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে মানুষের অন্তর দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবে পরিবর্তন করেন। আমল, ইবাদত, ইমান, নামাজ যত কিছু যত সুন্দরই হোক কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো আল্লাহর দয়া ছাড়া কিছুই নয়। যদি আল্লাহ তাআলা এগুলো ছিনিয়ে নেন আপনার কিছুই করার থাকবে না, আল্লাহ তাআলার আজাব থেকে নিঃশঙ্ক বা নির্ভয় হওয়া অবশ্যই উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন যে আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহর পাকড়ার ব্যাপারে নির্ভয় হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত লোক ব্যতীত কেউ আল্লাহর পাকড়া থেকে নির্ভয় হয় না। সুতরাং কল্প যেন এরকম না হয়, আল্লাহ থেকে নির্ভয় না হয় এবং নিঃশঙ্ক না হয়। মৃত জন্তু, প্রবাহিত রক্ত এবং শুকুরের গোস্ত খাওয়া এগুলা হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। জুমার নামাজ এবং জামাতে নামাজ ছেড়ে দেওয়া, বিনা কারণে একা একা নামাজ আদায় করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কেউ যদি পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় না করে ঘরে বিনা উজুরে আদায় করে তাহলে এটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আজান শুনলো অথচ কোনো উজুর ছাড়া নামাজের জামাতে উপস্থিত হলো না, তার নামাজ আল্লাহ তাআলার নিকট কবুল হয় না। অন্য হাদিসে বলেছেন, জুমার নামাজ যারা পরিত্যাগ করে, যদি মানুষ জুমার সালাত পরিত্যাগ করা থেকে বিরত না থাকে তাহলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিবেন, যার ফলে তারা অলস ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং জুমার নামাজ পরিত্যাগ করা উচিত নয় এবং মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া থেকে পরিত্যাগ করা উচিত নয় বিনা উজরে। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন যে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ ছাড়া মৃত্যুবরণ না করে। মুসলমানকে বিনা প্রমাণে কাফের বলে আখ্যায়িত করা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মুসলমান কাফের নয় তাকে কাফের বলে ফতোয়া দেওয়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে বলে হে কাফের, আল্লাহ রাসূল বলছেন এর পরিণাম তাদের কোনো একজনের উপর বর্তাবেই। অতঃপর কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে যে ষড়যন্ত্র করা এবং ধোকা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুসকরা এবং ধোকাবাজির স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং ধোকাবাজি, ধোকা প্রতারণা, কুসক্র করা, খারাপ পরিকল্পনা করা, ধোকা প্রতারণা এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। মুসলমানদের ত্রুটি বিচ্ছুতি তালাশ করা এবং তাদের গোপন তথ্য প্রকাশ করে দেওয়া এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন দোষ বর্ণনা করে যা তার মধ্যে আদৌ নেই, আল্লাহ জাহান্নামীদের নির্গত পচা গলা পুজের মধ্যে তার স্থান নির্ধারণ করবেন। আস্তাগফিরুল্লাহ তুবিলে। অতঃপর কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনো সাহাবিকে গালি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সাহাবিকে গালি দেয় তার উপর আল্লাহর ফেরেশতা এবং সমস্ত মানুষের অভিশাপ। গুনায়ের খারাপ এবং ক্ষতিকর দিক রয়েছে। আমাদের মনে রাখতে হবে গুনাহ এবং পাপ পাচার মানুষের জন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই ক্ষতিকর। গুনাহ মানুষের আত্মা এবং দেহের জন্য ক্ষতিকর। গুনাহ মানুষের আত্মার জন্য এমন ক্ষতিকারক যেমনভাবে দেহের জন্য বিষ ক্ষতিকারক। গুনার ফলে মানুষ তার অন্তর থেকে ইলমের নূর, আল্লাহর নূর, এটা থেকে সে বঞ্চিত হয়, রিজিক থেকে সে বঞ্চিত হয়। গুনা দেহ এবং আত্মাকে দুর্বল করে দেয়। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে সে বঞ্চিত হয়। গুনাকে ঘৃণা এবং খারাপ জানার অনুভূতি তার অন্তর হারিয়ে ফেলে। বান্দা গুনা করতে করতে গুনা তার জন্য সহজ হয়ে যায়, তখন সে গুনা করাকে ছোট মনে করে। গুনা তার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ হয়। গুনা মানুষের জ্ঞান বুদ্ধিকে ধ্বংস করে দেয়। গুনাকারীর অন্তরকে আবৃত করে এবং সে ধীরে ধীরে অলসদের অন্তর্ভুক্ত হয়। গুনা বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপের অন্তর্ভুক্ত করে। যেমন এর মধ্যে যেমন সুদ গ্রহীতা, দাতা, লেখক, সাক্ষী, এরকম বড় কিছু গুনা যেগুলা অভিশাপের দিকে নিয়ে যায়। সুতরাং অচিরেই গুনা করলে তওবা করা উচিত। গুনা করাই উচিত নয়, যদি কোনো কারণে ভুলক্রমে হয়ে যায় অবশ্যই অচিরেই তওবা করা উচিত। আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা নেওয়া উচিত। প্রতিদিন তওবা করা উচিত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, সবসময়ই তওবা করা উচিত। নিজেকে পরখ করা উচিত নিজের মধ্যে কোনো গুনাহ রয়েছে কিনা। অবশ্যই আমরা আদম সন্তান, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। সুতরাং বারবার খালেসভাবে খাঁটিভাবে তওবা করা উচিত। তওবার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন পূর্বের করণীয় কাজের উপর লজ্জিত এবং অনুতপ্ত হওয়া, এমন কাজ দ্বিতীয়বার না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যমে প্রত্যাবর্তন করা এবং কবিরা গুনার কারণে আপনার উপর যে কর্তব্য বা ঋণের দায়িত্ব বর্তায় তা পরিশোধ করা। যেমন আপনি কাউকে গালি দিয়েছেন অথবা কারো অধিকারের হস্তক্ষেপ করেছেন, তাহলে আপনার কর্তব্য হল অধিকার পাওনাদেরকে ফেরত দেওয়া এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করা। আর যদি আপনি এমন কোনো অন্যায় করেন যার মধ্যে অন্যের অধিকারের সম্পর্ক নেই, তাহলে পূর্বের তিনটি শর্ত পূরণ করলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ধরনের গুনাহের কাছ থেকে হেফাজত রাখুন। আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।